হে সময় বয়সক মোর নেল চোরে, হে সময় বয়সক মোর নেল চোরে, ও সিন্ধু করে দিল লুচে, ও সিন্ধু করে দিল লুচে, হে সময় নেহুরা হোছি অলি মু করুছি, মো পিলা দিন মতে দিও ফেরে, মো পিলা দিন মতে দিও ফেরে, হে সময় বয়সক মোর নেল চোরে। বেত মাড়কু ডরি বহি বস্তানি ধরি, লুচিছি কেবে যাই আম্ব তোটারে, কেবে নই পঠারে, ও পুরুণা খাতা চিরি কাগজ ডঙ্গা করি, ভসেই দেইছি মু বরসাঠারে, ঘরে দাণ্ড দুয়ারে, বউকুকে তে মিছ কহিছি, খরা বেড়ে লুচি আম্ব তোড়িছি, চোরি করি পুণি ধরা পড়িছি, কান ধরি উঠ বস হেইছি, হে সময় নেহুরা হোছি মলি মু করুছি, মধুষ্টামি দিনকু দিও ফেরে, মধুষ্টামি দিনকু দিও ফেরে, হে সময় বয়সক মোর নেল চোরে। ছোট ছোট কথারে ফুসুলেই বাপাঙ্কু ন জনেই, নাট দেখিবাকু মুঁ লুচি লুচি যাইছি রাতি অধারে, মামু ঘরে খরা ছুটি কাটিছি, গছ উপরু খসি পড়িছি, বড়ি পানিরে মাছ ধরিছি, বাণ ফুটেই হাত পড়িছি, হে সময় নেহুরা হোছি মড়ি মু করুছি, মুহ জিলা দিনকু দিও ফেরে, মুহ জিলা দিনকু দিও ফেরে, হে সময় বয়সক মোর নেল চোরে, হে সময় বয়সক মোর নেল চোরে, ও সিন বিন্দু করে দিল লুচি, কো সিন্ধু করে দিল লুচি, হে সময় নেহুরা হচ্ছি, অলি মু করুছি মো পিলা দিন মতে দিও ফেরে, মো পিলা দিন মতে দিও ফেরে, মো দুষ্টামি দিন কু দিও ফেরে, মো হজিলা দিন কু দিও ফেরে। সান মিউজিক ର ନୂଆ VCD ଅମର ପ୍ରେମ ସୀମା ସୀମା ମୁଁ ତମକୁ ଭଲ ପାଇ ଭୁଲି ଗଲି ଅମର ପ୍ରେମ ସାନ ମ୍ୟୁଜିକ ର ନୂଆ VCD ତମ କଥା ମନେ ପଡେ ପାଟରେ ଚାଲୁ ଚାଲୁ କେବେ କିଏ ଦେଖା ହୁଏ ସବୁ ମନେ ରହେ ନା ତମ କଥା ମନେ ପଡେ ସାନ୍ ମ୍ୟୁଜିକ୍ ର ନୂଆ VCD ମୁଁ ଆଉ ତମେ ହରି ଓମ୍ ହରି ଓମ୍ ହରି ମୁଁ ଛତିଶଗଡ଼ି ଛୋଟି ହରି ଓମ୍ ହରି ଓମ୍ ହରି ମୁଁ ଛୁଇ ମୁଇ କୁଆରୀ ଝିପି ଝିପି ମେଘ ବରସାରେ ଭିଜୁ ଚୁଲ କାଇ କରି ସଞ୍ଜଟାରେ ଏ ରୂପ ଏ ଚେହେରା ତୁ କାହାଠୁ ଆଣିଛୁ ଏ ରଙ୍ଗ ଯୌବନ ତୁ କୋଉଠୁ ପାଇଛୁ ମୁଁ ଆଉ ତମେ ତମ ଆଖିରୁ ନେଇଛି ଆକାଶ ସାନ୍ ମ୍ୟୁଜିକ୍ ର ମିସ୍ ଇଣ୍ଡିଆ ଆଜିକାଲି ସବୁ ଝିଅ ମିସ୍ ଇଣ୍ଡିଆ ସାନ୍ ମ୍ୟୁଜିକ୍ ର ମିସ୍ ଇଣ୍ଡିଆ ସାନ୍ ମ୍ୟୁଜିକ୍ ର ନୂଆ VCD ରଜନୀଗନ୍ଧା ନା ମୁଁ ତତେ କେବେ ଚିଠି ଦେଇଛି ନା ମୁଁ କେବେ ମନ ଖୋଲି କହିଛି ରଜନୀଗନ୍ଧା ସାନ୍ ମ୍ୟୁଜିକ୍ ର ନୂଆ VCD ଜହ୍ନ ତତେ ପୁନେଇ ରାଣ ଜହ୍ନରେ ତତେ ପୁନେଇ ରାଣ ଘଡ଼ି ରହି ଯା ଚାନ୍ଦିନୀ ରାତି ଚନ୍ଦନ ସାଥି ସରିନି ଲାଜ ସରି ଯାଉଛି ରାତି ବେଗି ବେଗି ତୁ ଆଜି ନ ଯା ନ ଯା ନ ଯା ଘଡ଼ି ରହି ଯା ଜହ୍ନ ତତେ ପୁନେଇ ରାଣ।